এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান তাফসীর পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরত আলী বুরি হুজুর দাওয়াত বারকাতুহু। হুজুরের আজকের বিষয়ে আলোচ্য বিষয় ইফতিজিং প্রতিরোধে আল কোরআনের ভূমিকা। হুজুরকে হুজুরের বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سرد والسلابتي حضرات علماء الكرام سمعني تصدي سمعج أمر على التبسوية قصانة دعوهاية ইফতিজিং প্রতিরোধে আল কোরআনের ভূমিকা। এই ইফতিজিং শব্দটাই আমি কয়েক মাস আগে জীবনে কখনো শুনিনি। ইদানিং মাঝখানের যাবৎ এই ইদগুঠে শব্দটা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায়। যখন থেকে সব যথা পত্রপত্রিকায় আসতে লাগলো তখন থেকেই আমি শব্দের অর্থ অনুসন্ধান করতে লাগলাম। বিভিন্ন ইংরেজি শিক্ষিত লোক এবং ইংলিশ ডিকশনারি তালাশ করে আমি এর যে অর্থ উদ্ধার করতে পেরেছি সেটা হইল ঈদ অর্থ নারী, ইফতিজিং অর্থ উত্তুক্তি। আমি গতকাল বলেছি অনেক শব্দের খুব শুদ্ধ বাংলা উচ্চারণ করলে সর্বস্তরের মানুষের জন্য বুঝতে কঠিন হয়। নারীদের উত্তুক্তি করাকে ইংলিশে ইফটিজিং বলে, কিন্তু উত্তুক্তি বলতে কি বোঝায় এটাও আরো সহজ সরল ভাষায় আমাদের অনুধাবনে আসা দরকার। এক শ্রেণীর যৌন বিকৃত, রুচি বিকৃত, সভ্যতা ভদ্রতা আদর্শ বিবর্জিত, মস্তিষ্ক বিকৃত এক শ্রেণীর যুবক ছেলে আছে সমাজে। এরা পথে গেছে নারীদেরকে দেখলেই অসভ্য কথাবার্তা বলে, তাদেরকে বিরক্ত করে। অসভ্য কথাবার্তা বলে যেখানে সেখানে, নারীদেরকে বিরক্ত করার নাম ইফতিজিং। এই ইফতিজিং সমস্যা যে সমস্ত পত্র পত্রিকায় এইগুলি এই সমস্যাগুলির বিবরণ আসে, এই সমস্ত পত্র পত্রিকার ভাষায় বোঝা যায় যে এই সমস্যাটা ইদানিং কালের নূতন উদ্ভূত সমস্যা। কিন্তু পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত মানব জীবনে যত সমস্যা নূতন ভাবে উদ্ভব হবে সবগুলি সমস্যার অগ্রিম সমাধান নিয়েই নাজিল হয়। এই জন্যই বলা হয় আল কুরআন মানব জীবনের সব সমস্যার সমাধান। আল কুরআন মানব জীবনের সব সমস্যার সমাধান। কুরআন সর্বরোগের ঔষধ। মানুষের সমাজ একটা দেহের মতো, সমস্যাগুলি রোগের মতো, কোরআন হইল ঔষধের মতো। মানব দেহে সমস্যা নামক যত, জটিলতা নামক যত রূপ দেখা দেয় সবগুলি সমস্যা রোগের, জটিলতা রোগের চিকিৎসা দিয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন। খুদ কোরআনের ভাষায় আল্লাহ বলেন শিফাউল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য আরোগ্য। মানুষের রূপ দুই প্রকার, একটা শারীরিক রূপ একটা আত্মিক রূপ। কিছু রূপ শরীরে হয়, কিছু রূপ আত্মার মধ্যে হয়। কোরআন উভয় রোগের সফল চিকিৎসা, কোরআন উভয় রোগের সফল চিকিৎসা। শারীরিক রোগের জন্য কোরআন সফল চিকিৎসা, আধ্যাত্মিক রোগের জন্য কোরআন সফল চিকিৎসা। কিভাবে দেখুন, এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের শরীরে যত প্রকারের রোগ হয় সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিলে সমস্ত শারীরিক রোগের চিকিৎসা হয়। শুধু একটা জিনিসের কোনো চিকিৎসা নাই, সেটা হলো মরণ। যার মরণ যখন আসবে সে যতই উন্নত মানের চিকিৎসা গ্রহণ করুক, চিকিৎসার দ্বারা মরণের হাত থেকে কেউ রেহাই পেতে পারবে না। তাই রাসূল বলেন মরণ ছাড়া কোরআনের একটিমাত্র সূরা সূরাতুল ফাতিহা মরণ ছাড়া সর্বরোগের চিকিৎসা। কিন্তু মুফাসসিরিনে কেরাম লেখেন এর জন্য বিকাশ পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিলে সর্বরোগের চিকিৎসা যদি হয়ে যায় তাহলে মেডিকেল কলেজেরই কি দরকার, ডাক্তারেরই কি দরকার, ফার্মেসিরই কি দরকার, ঔষধেরই কি দরকার, হাসপাতালেরই কি দরকার? এমন প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের মীমাংসা পাওয়া যায় মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরামের ব্যাখ্যায়, মুফাসসিরিন কেরামের তাফসীরে, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন হাদিস শরীফে যে আল্লাহ রাসূল বলেছেন সূরাতুল ফাতিহা সর্বরোগের চিকিৎসা, এর জন্য দুইটা শর্ত হবে। একটা শর্ত হল যে মুখ সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিবে সেই মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে। যে মুখ সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিবে সেই মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে। কাজেই যেখানেই আল্লাহর পছন্দসই মুখ পাওয়া যাবে না সেখানে রোগীদের উপায় কি? তাদের উপায় হল বিকল্প ব্যবস্থা হল হাসপাতাল, ডাক্তার আর ফার্মেসি আর মেডিকেল কলেজ। কথা বুঝলেন কিনা? এই জন্যই এই কথাটা মোটামুটি ভাবে সর্বস্তরের মানুষ বুঝে। এই জন্যই একজন সাধারণ মুসলমান যত মূর্খ হোক, যত অশিক্ষিত হোক, যত বুকা হোক, যত সরল সুদা হোক, মাথা ব্যথা, পেট ব্যথা, কোনো ব্যথা, কোন রোগের জন্য স্বামী ভরামিকে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেবের কাছে যায় না, কোন অলিয়াউলিয়া বুজুর্গ ওলামায়ে কেরাম অগত্যা না পাইলে, কোন মাদ্রাসার শিক্ষক তাও না পাইলে, কোন মসজিদের ইমাম তাও না পাইলে, কোন না কোন মসজিদের মুয়াজ্জিনের কাছে পানি ভরা নিতে যায়। এতে পরিষ্কার ভাবে প্রমাণ হয় একজন সাধারণ মুসলমান যত অশিক্ষিত হোক একটা অনুভূতি তার সঠিক আছে, সেটা হল প্রেসিডেন্ট হইলেই আল্লাহর পছন্দসই হওয়া যায় না, মন্ত্রী মিনিস্টার হইলেই আল্লাহর পছন্দসই হওয়া যায় না, এমপি হইলেই, চেয়ারম্যান হইলেই, মেম্বার হইলেই আল্লাহর পছন্দসই হওয়া যায় না। আল্লাহর পছন্দসই হওয়া যায় একমাত্র আল্লাহর গুলামি করার মাধ্যমে। এই জন্য মানুষ পানি পড়ার জন্য আল্লাহর গুলাম তালাশ করে যায়, আর কারো গুলাম তালাশ করে পানি পড়ার জন্য যায় না। এটা সেই হাদিসের এই ফসল যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিলে সর্বরোগের চিকিৎসা হয়। মুফাসসিরিন কেরাম লিখেছেন এর জন্য দুইটা শর্ত আছে। একটা শর্ত হল ফুঁক দেওয়ালা মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে। দ্বিতীয় শর্ত, যে ফুঁক গ্রহণ করবে, যে ফুঁক দিবে তার মুখটা হতে হবে আল্লাহর পছন্দসই, আর যে ফুঁক নিবে তার ইয়াকিন হতে হবে আল্লাহর কালামের প্রতি পরিষ্কার। আল্লাহর কালাম সর্বরোগের চিকিৎসা, এই মর্মে অন্তরে পূর্ণ ইয়াকিন থাকতে হবে। যেখানে পছন্দসই মুখ হওয়া যাবে না, যেখানে কোরআনের প্রতি পূর্ণ ইয়াকিনওয়ালা অন্তর পাওয়া যাবে না, সেখানকার রোগীরা যেন বিপদগ্রস্ত না হয় সেজন্য মেডিকেল কলেজেরও দরকার, ডাক্তারেরও দরকার, ফার্মেসিরও দরকার, হাসপাতালেরও দরকার। যেখানে আল্লাহর পছন্দসই মুখ পাওয়া যাবে এবং আল্লাহর কালামের প্রতি ইয়াকিনওয়ালা অন্তর রোগী পাওয়া যাবে সেখানে কোনো কিছুর দরকার নাই। আল্লাহ রাসূল বলেন কোরআন সর্বরোগের চিকিৎসা। বুঝে আসলো কিনা? শারীরিক রোগের জন্য কোরআন সর্বরোগের চিকিৎসা হয় কিভাবে? বুঝে আসলো কিনা দেখ, শারীরিক রোগের জন্য কোরআন সর্বরোগের ব্যর্থ চিকিৎসা, সফল চিকিৎসা, সফল আধ্যাত্মিক রোগের বেলায় কোরআন সারা দুনিয়ার সকল মানুষের সকল আত্মার রোগের সফল চিকিৎসা, সকল আত্মার রোগের সফল চিকিৎসা। বুঝে থাকলে বলুন তো এবার, বর্তমান সমাজের কিছু বহাতে ছেলেদের আত্মা রোগ আক্রান্ত কিনা? এদের আত্মা রোগে আক্রান্ত, রোগে আক্রান্ত। এই রোগটার নাম কি? তাদের বাসায় বলি স্ত্রীলিং, আমার বাসায় বলি যৌন রোগ। এক তাদের ভাষায় বলে ইফতিজিং, আমার ইফতিজিং না যৌনরূপ, যৌনরূপ অব্দি ওখানের আছে, একটা শারীরিক একটা আত্মিক, যার পুরুষত্ব শক্তি নষ্ট হয়ে যায় সেও যৌন রোগে আক্রান্ত হয়, যা শারীরিক পুরুষত্ব শক্তি দুর্বল হয়ে গেলে নষ্ট হয়ে গেলে এটার নাম হচ্ছে যৌন রূপ না, কিন্তু এই যৌন রূপটা আত্মিক না শারীরিক, শারীরিক আর এক প্রকার যৌন রোগ আছে আত্মিক, বুঝা কোনটা, পুরুষত্ব শক্তি নষ্ট হয়েছে, যৌন শক্তি অক্ষুণ্ণ অক্ষত আছে, কিন্তু বাংলা ভাষা এটাকে বলে কামাতুর। আমি গতকাল বুঝি বাংলা শব্দ সবগুলি করে সবাই বুঝবে না, বাংলা ভাষা এটাকে বলে কামাতুর, কামাতুর মানে সে স্থান বুঝে না, কাল বুঝে না, পাত্র বুঝে না, কোনো কিছু বুঝে না, শুধু বিপরীত লিঙ্গ পাইলেই যৌন খুদ আমি দেখতে চাই, এটা সুস্থ না রুগী, রুগী রোগের নাম যৌন রোগ, কিন্তু শারীরিক না আত্মিক, এরকম কিছু আত্মিক যৌন রোগী আছে আমাদের বর্তমান সমাজে, এরাই ইফতিজিং সমস্যার সমস্যা ঘটায়, আত্মিক যৌন রোগী কিছু আছে আমাদের সমাজে এরাই ইফতিজিং সমস্যা ঘটায়। এবার বলুন কোরআন কোন কোন রোগের চিকিৎসা, সর্বরোগের, সর্বরোগের চিকিৎসা, সুতরাং কোরআন ইফতিজিং সমস্যারও সমাধান, যেমন ভাবে কোরআন সর্বযুগের সকল মানুষের সব সমস্যার সমাধান, ঠিক তেমনি ভাবে কোরআন ইফতিজিং সমস্যারও সমাধান। বাকি রইল প্রশ্ন কিভাবে, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের তেলাওয়াত আয়াতের তফসির বুঝতে হবে, আর গতকাল বলেছি আয়াতের তফসির বোঝা অনেক ক্ষেত্রে নির্ভরশীল থাকে আয়াতের শানে নজুল বোঝার উপর, শানে নজুল কাকে বলে তাও গতকাল বলেছি, আজকে আবার বলি আংশিক, কোন প্রশ্নের জবাবে যদি কোন আয়াত নাজিল হয় তাহলে ওই প্রশ্নকে সেই আয়াতের শানে নজুল কয়, এতটুকু মনে রাখি, যেহেতু কালকে শানে নজুল সম্পর্কে বিস্তারিত বলেছি এই জন্য আজকে শানে নজুল সম্পর্কে বিস্তারিত বলতে চাই, শুধু একটা কথা বলতে চাই, কোন প্রশ্নের জবাবে যদি কোন আয়াত নাজিল হয় তাহলে ওই প্রশ্নকে সেই আয়াতের শানে নজুল হয়। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আহজাব এর 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম আর আয়াত নম্বর মনে রাখুন, তারপরে শানে নজুল বুঝুন, তারপর তফসির বুঝুন, এর আলোকে ইফতিজিং সমস্যার সমাধান গ্রহণ করুন। আজকের তিলাওয়াতকৃত আয়াত সূরায়ে আহজাব এর 35 নম্বর, সূরায়ে আহজাব এর 35 নম্বর আয়াত, আয়াতটা আল্লাহ একটা প্রশ্নের জবাবে নাজিল করেছিল, সুতরাং আয়াতের স্থানে নজরটা কি হবে সেই প্রশ্নটা, যে প্রশ্নের জবাবে আল্লাহ সূরায়ে আহজাবের 35 নম্বর আয়াত নাজিল করেছেন সেই প্রশ্নটাই এই আয়াতের শানে নজুল। প্রশ্নটা কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার একদল মুসলমান মেয়ে লোক, একদল মুসলমান নারী নবীর দরবারে নবীর খেদমতে একটা প্রশ্ন উত্থাপন করল, কি প্রশ্ন, এই সমস্ত মুসলমান নারীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, পবিত্র কোরআনের যে বর্ণনা ভঙ্গি দেখতে পাওয়া যায় তাতে পরিষ্কার দেখা যায় আল্লাহ নারীদেরকে সম্বোধন করে কোনো কথাই বলতে পারে, এমনকি স্ত্রীলিঙ্গবোধক শব্দটা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করতে চান না, এমনকি কোন নারীর নাম পর্যন্ত কোরআনে উচ্চারণ করতে চান না, বিশেষ প্রয়োজনে একটা নারীর নাম উচ্চারণ গতকাল বলা হয়, বিশেষ প্রয়োজনে কোন কোন এক দুইজন নারীকে একটু সম্বোধন করে টুকটাক কিছু কথা আপনারা বলেছেন, বিশেষ কোন প্রয়োজনের ক্ষেত্রে কয়েকটা স্ত্রী লিঙ্গবোধক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আর বাকি সর্বত্রই দেখা যায় সম্বোধন করেন ডাইরেক্ট পুরুষদেরকে, আর বিধানের আওতামুক্ত করে দেন নারীদেরকেও। বিধান পুরুষদেরকে সম্বোধন করে যে বিধান আরোপ করেন ওই বিধানের আওতামুক্ত করে দেন নারীদেরকেও, তাহলে নারীরাও যদি এই বিধানের আওতামুক্ত হইল তাহলে শব্দটা পুরুষ লিঙ্গবোধক হবে কেন? শুধু এক সময় পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করলে আর এক সময় স্ত্রী লিঙ্গবোধক শব্দ ব্যবহার করতে হবে না কোথায়? এক সময় পুরুষদেরকে সম্বোধন করলে আর এক সময় ডাইরেক্ট নারীদেরকে সম্বোধন করতে বাধা কোথায়? কিন্তু দেখা যায় বিশেষ কয়েকটা ক্ষেত্র ছাড়া আল্লাহ সর্বত্রই ডাইরেক্ট পুরুষদেরকে সম্বোধন করেন, নারীদেরকে করেন না। এবং পুরুষদেরকে সম্বোধন করে যে বিধান দেন নারীদেরকে সেই বিধানের অন্তর্ভুক্ত করে দেন, পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করেন, স্ত্রীলিঙ্গবোধক শব্দ ব্যবহার করেন না। পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করে যে সমস্ত বিধান দেন নারীদেরকে তার অন্তর্ভুক্ত করে দেন, নারীদেরকে সরাসরি সম্বোধন করেন না, স্ত্রীলিঙ্গবোধক শব্দও ব্যবহার করেন না, বিশেষ ক্ষেত্র তারা দুনিয়ার কোন নারীর নাম উচ্চারণ করেন না। এই বর্ণনা ভঙ্গিতে অনুমান হয়, এই বর্ণনা ভঙ্গিতে অনুমান হয় যে আল্লাহর পুরুষদের সাথে সুসম্পর্ক আছে ভালো, নারীদের সাথে আল্লাহর তেমন কোন ভালো সম্পর্ক নাই। আসলে কি ঘটনাটা তাই? এই প্রশ্ন করলেন রসুল করিম সাল্লাল্লাহু যুগের একদল মুসলমান নারীরা মুহাম্মাদুর রসুল্লাহ দরবারে। কথাটা কি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন? এর এক দিকা উদাহরণ শুনুন। পবিত্র কোরআনের বহু আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। মুফাসসিরিন কেরাম লিখেছেন নামাজ প্রতিষ্ঠা করার ব্যাখ্যা। সংক্ষিপ্ত জবাব, আল্লাহর বিধান মতে নবীর তরিকা মতে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয়। আল্লাহর বিধান মতে আর নবীর তরিকা মতে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয়। আল্লাহর বিধানের খেলাফ নবীর তরিকার খেলাফ নামাজ পড়লে নামাজ পড়া হয়, নামাজ প্রতিষ্ঠা হয় না। এটা ভিন্ন কথা। আমি যে কথা বলতে চাই সেটা হল আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বারবার বারবার বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহর বিধান মতে নামাজ পড়ো, নবীর তরিকা মতে নামাজ পড়ো। বলুন তো, আল্লাহর বিধান মতে নবীর তরিকা মতে নামাজ পড়ার বিধান শুধুমাত্র পুরুষের জন্য না নারীদের জন্য? কিন্তু আকিমু শব্দটা স্ত্রীলিঙ্গবোধক নয়, আকিমু শব্দটা পুরুষ লিঙ্গবোধক। স্ত্রীলিঙ্গবোধক শব্দ আর পুরুষ লিঙ্গবোধক শব্দের মধ্যে অনেক, প্রায় সমস্ত ভাষায় অনেক ক্ষেত্রেই ব্যবধান থাকে। আগে এটা বুঝে নিন, কয়েকটা ভাষার মাধ্যমে স্ত্রীলিঙ্গবোধক শব্দ আর পুরুষ লিঙ্গবোধক শব্দের উচ্চারণের ব্যবধান থাকে, এটা বুঝে নিন, তারপরে বাকি কথাটা বুঝতে সহজ হবে। বাংলা ভাষায় একটা শব্দ আছে যুবক, বুড়া মানুষরে কয় না জোয়ান মানুষ, আর একটা শব্দ আছে যুবতী, এটা বুড়া মানুষরে কয়। যুবক অকয় বুড়া মানুষ রে, যুবতী অকয় বুড়া মানুষ রে, তাইলে শব্দের উচ্চারণ দুইটা কেন? একমাত্র কারণ লিঙ্গের বেশ কম, একমাত্র কারণ লিঙ্গে বেশ কম। যুবক শব্দটা পুরুষ লিঙ্গবোধক আর যুবতী শব্দটা স্ত্রীলিঙ্গবোধক। একটা শব্দ আছে নেতা আর একটা শব্দ আছে নেত্রী, আছে কি নাই? নেতা অর্থ সর্দার, নেত্রী অর্থ ও সর্দার নি বলে হয়। আজকালকার রাজনৈতিক পরিভাষায় তো সর্দার নি কয় না, নেত্রী কয় না, কয় বিরোধী দল, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। আজকাল আর ইটা বেটা বেটির বেক্ষণ নাই, অবস্থা অমান। কিন্তু বাংলা ভাষার মধ্যে তো বেক্ষণ আছে। বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায় ব্যবধান উঠাইয়া দিলেও বাংলা সাহিত্যে কিন্তু ব্যবধান উঠে নাই। বাংলা সাহিত্যে পুরুষ লিঙ্গবোধক শব্দ আর স্ত্রীলিঙ্গবোধক শব্দের ব্যবধান এখনো বিদ্যমান আছে। সর্দার পুরুষে কয় নেতা, আর সর্দার নীনারীরে কয় নেত্রী। এরকম আরবি ভাষায় একটা শব্দ হুয়া আর একটা শব্দ হিয়া। হুয়া অর্থ অসে, হিয়া অর্থ, কিন্তু হুয়া পুরুষের বেলায় ব্যবহৃত হয় আর হিয়া মেয়েদের বেলায় ব্যবহৃত হয়। ঠিক তেমনি ভাবে ইংলিশেও একটা শব্দ হি, একটা শব্দ সি। ইংলিশে একটা শব্দ হি আর একটা সি, একটা শব্দ হিজ একটা শব্দ হার। বলুন তো ইংলিশ গ্রামার সম্পর্কে, প্রাথমিক ইংলিশ গ্রামার সম্পর্কে যারা মোটামুটি ধারণা আছে একটু বলুন তো, হিজ বলতে কার বুঝায়? পুরুষ, একজন মেয়ে লোকের পুরুষ। হিজ বলতে কার বুঝায়? পুরুষ, একজন পুরুষের বুঝায়। হার বলতে কার বুঝায়? একজন নারীর বুঝায়। হি বলতে সে, কেমন কেমন সে, নারী না পুরুষ? পুরুষ। আর সি বলতে সে, যেমন সে একজন পুরুষ না নারী? এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন কিনা যে ইংলিশেও স্ত্রীলিঙ্গবোধক শব্দের উচ্চারণ শব্দ একরকম হয়, পুরুষলিঙ্গবোধক শব্দ অন্যরকম হয়, আর বিভাষাতেও পুরুষলিঙ্গবোধক শব্দ একরকম হয়, স্ত্রীলিঙ্গবোধক শব্দ আরেক রকম হয়, বাংলা ভাষাতেও পুরুষলিঙ্গবোধক শব্দ একরকম হয়, স্ত্রীলিঙ্গবোধক শব্দ অন্যরকম হয়। এই কথাটা বুঝতে পারলেন কিনা উদাহরণ মিলবেন? আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো নামাজ পড়ো। এই নামাজ পড়ো আজ্ঞাসূচক শব্দটা, এটা পুরুষ লিঙ্গবোধক। আকিমু শব্দটা পুরুষ লিঙ্গবোধক, এর স্ত্রীলিঙ্গবোধক শব্দ হল আকিন্না। আল্লাহ আকিন্না সালা এক দুই ক্ষেত্রে কোরআনে হয়তো বলেছেন, আর বাকি বহু ক্ষেত্রে আকিমু বলেছেন। আকিন্না বললে স্ত্রীলিঙ্গবোধক হইত, কিন্তু প্রায় সকল ক্ষেত্রেই আল্লাহ আকিন্না না বলে আকিমু সালা বলেছেন। নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো নামাজ করো, আকিমু সালা। এর অর্থ হইল বিধানটা তো নারী পুরুষ সবার জন্য, কিন্তু শব্দটা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? শব্দটা পুরুষলিঙ্গ। এখান থেকে নবীর যুগের একদল মুসলমান নারীদের মনে প্রশ্ন জাগলো যে আল্লাহ পুরুষলিঙ্গ শব্দটা বলে পুরুষদেরকে ডাইরেক্ট সম্বোধন করলেন আর আমাদেরকে পাশ কাটাইয়া গেলেন, আমাদেরকে তাক পাশ কোণে রাখলেন, কেন? আমাদের প্রতি কি আল্লাহর মনোভাবটা বেশি ভালো না? এই প্রশ্নটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগের একদল মেয়ে লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমতে পেশ করলেন। এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন কোন সূরার কত নম্বর আয়াত নাযিল করলেন? সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাযিল। এই আয়াতের ভিতরে আল্লাহ বেশ কতগুলি পুরুষলিঙ্গবোধক শব্দের পাশাপাশি স্ত্রীলিঙ্গবোধক শব্দ ব্যবহার করেছেন, বেশ কতগুলি, কতগুলি দেখেন, আমি তেলাওয়াত করি আর অর্থ বলি, বুঝতে পারবেন। বেশ কতগুলি পুরুষলিঙ্গবোধক শব্দের পাশাপাশি আল্লাহ স্ত্রীলিঙ্গবোধক শব্দ এই আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষগণ এবং মুসলমান নারীগণ। মুসলিমিন পুরুষলিঙ্গবোধক শব্দ, মুসলিমাত স্ত্রীলিঙ্গবোধক শব্দ, মুমিনিন পুরুষলিঙ্গবোধক শব্দ, মুমিনাত স্ত্রীলিঙ্গবোধক শব্দ, কানিতিন পুরুষলিঙ্গবোধক শব্দ, কানিতাত স্ত্রীলিঙ্গবোধক শব্দ, অসোয়াবিকিন পুরুষলিঙ্গবোধক শব্দ, সোয়াবিকাত স্ত্রীলিঙ্গবোধক, সোয়াবিরিন পুরুষলিঙ্গবোধক, সোয়াবিরাত স্ত্রীলিঙ্গবোধক, খাসিইন পুরুষলিঙ্গবোধক, খাসিআত স্ত্রীলিঙ্গবোধক, মুতাসাদ্দিকিন পুরুষলিঙ্গবোধক, মুতাসাদ্দিকাত স্ত্রীলিঙ্গবোধক, সোয়াইমিন পুরুষলিঙ্গবোধক, সোয়াইমাত স্ত্রীলিঙ্গবোধক, হাফিজিন পুরুষলিঙ্গবোধক, হাফিজাত স্ত্রীলিঙ্গবোধক, জাকিরিন পুরুষলিঙ্গবোধক, জাকিরাত স্ত্রীলিঙ্গবোধক। দেখুন কতগুলি শব্দ আল্লাহ পুরুষলিঙ্গবোধক শব্দ ব্যবহার করার পাশাপাশি স্ত্রীলিঙ্গবোধক শব্দগুলি ব্যবহার করে আল্লাহ এই কথা বুঝাচ্ছেন নবীর যুগের সেই প্রশ্নকারী নারীদেরকে যে নারীদের সাথে আমার কোনো বৈরীভাব নাই আর পুরুষদের সাথে নারীদের চেয়ে আলাদা কোনো সুসম্পর্ক নাই, আমি আল্লাহর দৃষ্টিতে আমার সমস্ত বান্দাবান্দির মর্যাদা সমান। আমি আল্লাহর দৃষ্টিতে আমার সমস্ত বান্দাবান্দির মর্যাদা সমান, আমার দৃষ্টিতে পুরুষের যেই মর্যাদা আমার দৃষ্টিতে নারীদের সেই মর্যাদা। তবে এই একটা মাত্র আয়াতে যে আমি এই কথা প্রমাণ করার জন্য এতগুলি পুরুষ লিঙ্গবোধক শব্দের সাথে এতগুলি স্ত্রীলিঙ্গবোধক শব্দ ব্যবহার করেছি শুধু প্রশ্নকারী নারীদের মনের সন্দেহ দূর করার জন্য, বাকি অন্যান্য আয়াতে স্ত্রীলিঙ্গবোধক শব্দ আমি তেমন একটা ব্যবহার করি না, সবগুলি আয়াতেই প্রায় পুরুষ লিঙ্গবোধক শব্দ ব্যবহার করি। কেন? তার কারণ ভিন্ন, এর পিছনে বিরাট রহস্য নিহিত আছে। তাহলে এই আয়াতে আল্লাহ কি বুঝাচ্ছেন? যে পুরুষদের পুরুষদের মর্যাদা আলাদা, পুরুষদের মর্যাদা বেশি আল্লাহর কাছে নারীদের চেয়ে, নারীদের মর্যাদা আল্লাহর কাছে কম। আল্লাহর কাছে পুরুষদের পুরস্কার বড়, নারীদের পুরস্কার ছোট। আল্লাহ পুরুষদেরকে সুনজরে আর নারীদেরকে কুনজরে দেখেন না? আল্লাহর দৃষ্টিতে উভয়ে সমান, উভয়ে সমান। এই কথাটা বোঝাবার জন্য এই আয়াতে এতগুলি পুরুষ লিঙ্গবোধক শব্দের পাশাপাশি স্ত্রী লিঙ্গবোধক শব্দগুলি ব্যবহার করে এই কথাটাই আল্লাহ বুঝাচ্ছেন যে আমার দৃষ্টিতে নারী পুরুষ এর মর্যাদা সমান, আমার দৃষ্টিতে নারী পুরুষের মর্যাদা সমান। বাকি হইল প্রশ্নের জবাব। তাহলে অন্য আয়াতে কেন স্ত্রী লিঙ্গবোধক শব্দ ব্যবহার করেন না, সেই প্রশ্নের জবাব একটু পরে আসছে। এর আগে এখানে আরেকটু আনুষঙ্গিক কথা আমাদের বুঝে নেওয়া দরকার। আমাদের বর্তমান সমাজে নারী পুরুষের সমান অধিকার নিয়ে স্লোগান উঠেছে, নারী পুরুষের সমান অধিকার। আল্লাহ তখন কি বললেন? আল্লাহর কাছে নারীর পুরস্কার আর পুরুষের পুরস্কার ব্যবধান আছে না সমান? আজকে কোরআনের বিরুদ্ধে নারী পুরুষের সমান অধিকারের স্লোগান উঠে কেন? এই স্লোগান কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, এই স্লোগান মুসলমানের চিরশত্রু ইহুদি খ্রিস্টানদের মস্তিষ্ক প্রসূত। আল্লাহ তাআলা আলামিন অন্য এক আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। কোন মানুষ যদি পুরুষ হয় অথবা নারী হয়, পুরুষ হোক অথবা নারী হোক, যদি ইমানদার হয় আর আমল ভালো করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেই পুরস্কার দেব নারীদেরকেও সেই একই পুরস্কার দেব। বুঝে থাকতে বলুন তো, নেক আমলওয়ালা ইমানদার পুরুষ অথবা নারী হইলে আল্লাহর কাছে পুরস্কারের বেলায় ব্যবধান আছে না সমান সমান? আল্লাহর কাছে পুরস্কারের বেলায় সমান সমান। এই কথাটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়, মর্যাদার বেলায়, আল্লাহর সুদৃষ্টি পাওয়ার বেলায় সমান সমান। কথাটাকে ব্যাখ্যা করে বলতে চায় যে নারী পুরুষের যোগ্যতা সমান সমান, নারী পুরুষের কর্ম সমান সমান, নারী পুরুষের কর্মক্ষেত্র সমান সমান। কখনো নয় নারী পুরুষের যোগ্যতায় আকাশ পাতাল ব্যবধান আছে, নারী পুরুষের কর্মে আকাশ পাতাল ব্যবধান আছে, নারী পুরুষের কর্মস্থলে আকাশ পাতাল ব্যবধান আছে। সুতরাং নারী পুরুষ যোগ্যতায় সমান নয়, কর্মে সমান নয়, কর্মস্থলে সমান নয়, শুধুমাত্র আল্লাহর কাছে কর্মফল পাওয়ার বেলায় সমান। কোন কোন ক্ষেত্রে সমান নয় আর কোন ক্ষেত্রে সমান, এটা পরিষ্কার ভাবে বুঝে নিলে আমরা পরে বুঝে নিতে পারবো সমান অধিকারের স্লোগানটা যে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। বর্তমান সমাজের নারী পুরুষের সমান অধিকারের স্লোগানটা এটা মুসলমানের চিরশত্রু ইহুদি খ্রিস্টানদের মস্তিষ্ক প্রসূত এবং একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত। নারী পুরুষের যোগ্যতায় সমান না ব্যবধান? কাজে সমান না ব্যবধান? কর্মস্থল সমান না ব্যবধান? কতগুলি ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত ভাবেই নারীকে সন্তান গর্ভে তার ধারণের যোগ্যতা দান করে থাকেন, দুনিয়ার কোন পুরুষকে নয়। আল্লাহ সৃষ্টিগত ভাবেই নারীকে সন্তান প্রসবের যোগ্যতা দান করে থাকেন, দুনিয়ার কোন পুরুষকে নয়। আল্লাহ সৃষ্টিগত ভাবেই নারীকে সন্তানকে স্তনের দুধ পান করাবার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেন, দুনিয়ার কোন পুরুষকে নয়। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, নারী পুরুষের যোগ্যতা সমান না? আকাশ কথা বেবদান। নারীদের আপাতত যে তিনটা যোগ্যতার কথা বললাম, এই তিনটা যোগ্যতার 100 ভাগের 1 ভাগও দুনিয়ার কোন পুরুষের কাছে আছে নাই? কোন পুরুষ সন্তান গর্ভে নেওয়ার যোগ্যতা রাখবে দূরের কথা, সন্তান প্রসবের যোগ্যতা রাখবে দূরের কথা, সন্তানকে স্তনের দুধ পান করাবার যোগ্যতা রাখবে দূরের কথা, কোন পুরুষের বাপেরও এই যোগ্যতা নাই। সুতরাং এই যোগ্যতাগুলি একতরফা ভাবে কার? নারী। আবার নারীর জীবনে একতরফা কিছু ডিউটিও। ডিউটি কি? প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার ডিউটি। আমার জানা মতো এই ডিউটিটা আল্লাহ সৃষ্টিগত ভাবেই নারীদেরকে অর্পণ করে থাকেন, দুনিয়া কোন পুরুষকে নয়। হ্যাঁ, একজন পুরুষ দাবি করেছিল যে আমারও মাসিক ঋতুস্রাব হয়। না আসার কথা না, ভাবছ? একজন পুরুষ দাবি করেছিল যে আমারও ঋতুস্রাব হয়। সেই পুরুষটার নাম গোলাম আহমদ কাদিয়ানি। এই দাবির পিছনে বিরাট কেলেঙ্কারি আছে। কি কেলেঙ্কারি? অনেক কেলেঙ্কারি। সে প্রথমে বলল যে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। আমি সেই আহমদ। আবার দাবি করল যে আমি স্বয়ং ঈসা। প্রশ্ন করা হইল তাকে, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম তো মরিয়ম, গোলাম আহমদ কাদিয়ানি তোর মায়ের নাম তো মরিয়ম না, তুই ঈসা হইলে কিভাবে? তখন এই প্রশ্নের জবাব দিতে না পারিয়া বলে, আমি মরিয়ম। তখন প্রশ্ন করা হইল, মরিয়ম তো মেয়ে লোক ছিলেন, তুই তো পুরুষ, তুই মরিয়ম হইলে কিভাবে? এই প্রশ্নের জবাব দিতে না পারিয়া বলে, আমিও মেয়ে লোক। তখন প্রশ্ন করা হইল, মেয়ে লোকের তো মাসিক ঋতুস্রাব আছে, তোর তো নাই, তুই কিভাবে মেয়ে লোক হইলে? তখন বলছিল যে আমারও মাসিক ঋতুস্রাব আছে। মাথা গরম আর খাবে কয়। আমার জানা মতে এই একটা পুরুষ ছাড়া দুনিয়ার কোন পুরুষ মাসিক ঋতুস্রাব হওয়ার দাবি করে নাই। আর এই যে গোলাম আহমদের দাবি করছে, দাবিটাও আংশিক সত্য না, শুনো আনা মিথ্যা। সুতরাং মাসিক ঋতুস্রাবের ডিউটি আল্লাহ পাক রব্বুল আলামিন একচেটিয়া ভাবে শুধুমাত্র নারীদেরকে দিয়ে থাকেন, দুনিয়ার কোন পুরুষকে নয়। মাসিক ঋতুস্রাবের ডিউটিও পুরুষের, সন্তান মাসিক ঋতুস্রাবের ডিউটিও নারী, সন্তান গর্ভে ধারণের ডিউটিও নারী, সন্তান প্রসবের ডিউটিও নারী, সন্তান লালন পালনের ডিউটিও নারী। পুরুষের ডিউটিটা কি? তোমার ডিউটিটা কি সংসারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فرشة ديوتي ديجا فرشة ديوتي ديجا اتهلو فرشة تقرار ديوتي فرشة কর্তৃক করার ডিউটি পুরুষের। আরেকটা হইল নিজে শ্রম খেটে উপার্জন করবে, আর তার উপার্জিত সম্পদের দ্বারা নারীকে লালন পালন করবে। শ্রম খেটে উপার্জন করবে কে? পুরুষ। আর নিজের উপার্জিত সম্পদের দ্বারা লালন পালন করবে কাকে? নারীকে। এবার আমি একটা প্রশ্ন করবো, দেখবো আপনারা আমার কথা বুঝেন কি। পুরুষ কেন শুধু উপার্জন করবে, নারী উপার্জন করবে না কেন? এটা বলতে হবে আপনাদের। এ পুরুষ, তোমার মাসিক ঋতুস্রাবের ডিউটি নেই না মৌলুল বাজারের কোনো ব্যাটার আছে? এ পুরুষ, তোমার সন্তান গর্ভে ধারণের ডিউটি নাই না মৌলুল বাজারের কোনো পুরুষের আছে? এ পুরুষ, তোমার সন্তান প্রসবের ডিউটি নাই না মৌলিকের কোনো ব্যাটার আছে, সে পুরুষ তোমার সন্তানকে স্তনের দুধ পান করাবার ডিউটি নাই, সাতটা ডিউটি নারীদের দিছি আর দুইটা ডিউটি তোমাদের দিছি, নারীদের কটা ডিউটি আর পুরুষরা কটা, এই দুখানো যদি তুমি করতে পারো না নারীদের বিয়া করাই চাই তাও, যে তুমি দিন নাই চাই সব গুড়ার গাছ ছাড়তাই কথা বুঝছো নি, খোকার লাই ব্যক্তিগত ভাবে নারীদের ডিউটি দিছেন কথা, এক নম্বর মাসিক কিছু সব, দুই নম্বর সন্তান গর্ভে ধারণ, তিন নম্বর সন্তান প্রসব, চার নম্বর সন্তানকে স্তনের দুধ পান করেন কটা দিবি, এর একটাও তো কোনো ব্যাটা নিতে পারতো না, এগারোটা বেটি তখন ব্যাটার ডিউটি কথা, এক নম্বর কর্তৃত্ব, দুই নম্বর উপার্জন, এক নম্বর কর্তৃত্ব, দুই নম্বর উপার্জন, কর্তৃত্ব যদি নারী দেও আর চাকরিও যদি বেটি দেওয়া হয় চাই তাও, সে তুমি দিন নেই চাইছ গুড়ার গাছ কাটাই, এবার বলেন তো নারী পুরুষের যোগ্যতায় সমান সমান না ব্যবধান, যোগ্যতায় ব্যবধান থাকলে কাজ সমান হয় তাহলে কাজেও ব্যবধান, কাজ যদি ব্যবধান হয় তাহলে কর্মস্থল সমান সমান হয় না কর্মস্থল ব্যবধান, সুতরাং নারী আর পুরুষের মধ্যে যোগ্যতায় ব্যবধান আছে, কর্মে ব্যবধান আছে, কর্মস্থলে ব্যবধান আছে, শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান, শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান, তাহলে নারীর কাজটি কি আমরা এই এক যোগ্যতার দ্বারাই নিলাম, পুরুষের কাজটি কি আমরা দুই যোগ্যতার দ্বারাই নিলাম, নারীর কাজ সাতটা পুরুষের কাজ যোগ্যতা ভিন্ন কর্ম ভিন্ন, এবার আসুন কর্মস্থল, মাসিক ঋতুস্রাবের সময় এটা নারীদের জীবনের সারি কাজের এক কাজ নেই, এই কাজটা করতে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধাজনক না বসবাসের ঘর সুবিধা, সন্তান গর্ভে নেওয়া নারীদের একচেটিয়া ডিউটি পালন করার সময় সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘর সুবিধা, তিন নম্বর সন্তান প্রসব করা নারীদের জীবনের একচেটিয়া ডিউটি পালন করার সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা, চার নম্বর সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা, এই জন্য আল্লাহ তাআলা আলামিন এই সূরায়ে আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা বসবাসের ঘরে থাকো, এই নারীরা বসবাসের ঘরে থাকো, এই নারীরা বসবাসের ঘরে থাকো, বলুন কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেন, সূরায়ে আহজাবের ৩৬ নম্বর আয়াত, অবশ্য কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সব কথাই সঠিক বলেছিলেন, এই একটা কথা বেঠিক বলেছেন, সূরায়ে আহজাবের ৩৬ নম্বর আয়াতটা সারা আর বাকি সব কথা ঠিক, শুধু আল্লাহর একটা কথা বেঠিক না ওটা সঠিক, ৩৩ নম্বর আয়াতের ইমান বর্তমান বাংলাদেশ কবেটার অন্তর আছে, ইমান চিতাইছ গাছের গুটা ভাইরা গিল্লা লাগিয়ে হয় না কোরআনের হকল কথা বিশ্বাস করলে হয় কই বিশ্বাস কই, এবার বলেন পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের ৩৩ নম্বর আয়াতে যে আল্লাহ নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন, কেন বসবাসের ঘরটা যেহেতু নারীদের বন্দিশালা জেলখানা না কর্মস্থল, বসবাসের ঘরে থাকতে আল্লাহ নারীদেরকে বলেছেন দুই কারণে, একটা হলো বসবাসের ঘর তোমাদের ওই অতিরিক্ত যে তার ডিউটি কোনো দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারবে না, একচেটিয়াভাবে এ নারীরা তোমাদেরকে যে চারটা ডিউটি পালন করতে হবে প্রত্যেকটা ডিউটি পালনের উপযুক্ত কর্মস্থল বসবাসের ঘর, নারীদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে দুই কারণে। এক নম্বর, এটা তাদের কর্মস্থল না জেলখানা, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, ইফতিজিং সমস্যা এড়াবার উপায়। দুই নম্বর কারণ, ইফতিজিং সমস্যা এড়াবার উপায়। ওই যৌন রোগে আক্রান্ত একদল বোকাতে ছেলেরা নারী দ্বারে অসভ্য কথা কইয়া বিরক্ত করে, বসবাসের গড় আইয়া না ঘটে গেছে যাচ্ছে। আজকে বুঝছেন কেন নারীদেরকে আল্লাহ ঘরে থাকতে বলছেন? ইফতিজিং সমস্যার সমাধান, কথা বুঝতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো। কত কারণে? এক নম্বর, দুই নম্বর, ইফতিজিং সমস্যার সমাধান। তোর গোরাইয়া উৎসুক্তি করতো না, গোরাইয়া ইফতিজিং করতো না, তোর বাচ্চা কাটা হইয়া ইফতিজিং করবো, বাঁচতে থাকতে ঘর থাক। ইফতিজিং আরম্ভ হইল কবে আর আল্লাহ সমাধান দিলেন কবে? বুঝছেন কি? ইফতিজিং আরম্ভ হইল কবে আর আল্লাহ সমাধান দিলেন কবে? এখন প্রশ্ন হইতে পারে, বসবাসের গড় যেহেতু নারীদের বন্দিশালা নয়, জেলখানা নয়, কর্মস্থল। যেমন ভাবে দোকান গড় ব্যবসায়ীদের কর্মস্থল, যেমন ভাবে অফিসগুলি অফিসারদের কর্মস্থল, যেমন ভাবে বিদ্যালয়গুলি ছাত্র শিক্ষকের কর্মস্থল, যেমন ভাবে সংসদ ভবন মন্ত্রী আর এমপিদের কর্মস্থল, ঠিক তেমনি ভাবে বসবাসের গড় নারীদের কর্মস্থল। সুতরাং দোকানদারেরা যেমন ভাবে দরকার হইলে কর্মস্থলের বাইরে যেতে পারে, কিনা পারে না। অফিসারেরা যেমন ভাবে দরকারে অফিসের বাইরে যেতে পারে, ছাত্র শিক্ষক যেমন ভাবে দরকার বশত বিদ্যালয়ের বাইরে যেতে পারে, মন্ত্রীরা আর এমপিরা যেমন যেভাবে দরকারে সংসদ ভবনের বাইরে যেতে পারে, কর্মস্থল হইলে থাকলে তো নারীরাও দরকারে বসবাসের ঘরের বাইরে যেতে পারার কথা না? কথা না, আবারও বলুন, গড় বসবাসের গড় না নিদান জেলখানা কর্মস্থল? কর্মস্থল হইলে তো দরকারে বাইরে যাওয়া যায়, তাহলে তো না দিদা গড়ের বাইরে যাইতে পারবো নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পারবো পারবো পারবো, একশোবার পারবো। এটা তোমার জেলখানা নাই, এখানটা কিন্তু দরকার হইলে বাইরে যেতে হবে, কিন্তু দরকার কোনটা তোমার মনে যে তা হয় ইচ্ছা না, দরকার আমি আল্লাহ যে তা হইও তা, দরকার কোনটা তার মনে যে তা হইতা আল্লাহ যে তা হইন তা। এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর পক্ষ থেকে তিন দরকারে, তিন প্রকার দরকারে নারীদের বসবাসের ঘরের বাইরে যাওয়ার পারমিশন আছে। যেহেতু যে জেলখানা না, যেহেতু জেলখানা নয়, সুতরাং যেমন ভাবে দোকানদার দরকারে দোকানের বাইরে যেতে পারে, যেমন ভাবে ছাত্র শিক্ষক দরকারে বিদ্যালয়ের বাইরে যেতে পারে, যেমন ভাবে অফিসার দরকারে অফিসের বাইরে যেতে পারে, ঠিক তেমনি ভাবে নারীরাও দরকারে বসবাসের ঘরের বাইরে যাইতে পারে, কিন্তু দরকার তোমার জেতা মনে হইত না, আল্লাহ জেতা হইয়া দিত নিতা। আল্লাহ চিতা হইয়া দিত মুহাসসিরিন কেরাম দেখেন, তিন প্রকার দরকারে নারীরা বসবাসের ঘরের বাইরে যেতে পারে। একটার নাম ধর্মীয় দরকার, একটার নাম ব্যক্তিগত দরকার, একটার নাম আর্থিক সংকট। নামগুলি মনে থাকবে? ধর্মীয় দরকারে নারী বাড়ির বাইরে যেতে পারে, ব্যক্তিগত দরকারে নারী বাড়ির বাইরে যেতে পারে, আর্থিক সংকটে নারী বাড়ির বাইরে যেতে পারে। ধর্মীয় দরকারের উদাহরণ, যদি কোনো নারীর উপর হজ ফরজ হয়, বসবাসের ঘরে বসে হজ হবে না, যেখানে গেলে হজ হবে সেখানে যেতে পারবে, কেমন দরকার? বসবাসের ঘরে বসে যদি ওয়াজ নসিহত শোনার সুযোগ না পায়, শরীয়তের বিধিবিধান বুঝার সুযোগ না পায়, যেখানে গেলে সুযোগ পাবে সেখানে যেতে পারবে, কোন দরকার? ধর্মীয় দরকার। কোন নারী যদি কোনো সম্পত্তি বেচা কিনা করে, বসবাসের ঘরে বসে রেজিস্ট্রারির ব্যবস্থা না হয়, যেখানে গেলে রেজিস্ট্রারির ব্যবস্থা হয় সেখানে যেতে পারবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কোন নারী যদি অসুস্থ হয়, বসবাসের ঘরে বসে যদি চিকিৎসার সুযোগ নাও, যেখানে গেলে চিকিৎসার সুযোগ হয় সেখানে যেতে পারবে, যা তার ব্যক্তিগত দরকার। উদাহরণগুলি বুঝতে পারতেছেন? এবার আসেন আর্থিক সংকট। আর্থিক সংকট বলতে কোন নারী জীবনযাপন উপযোগী সম্পদ নাই, বাবাও নাই লালন পালন করবে, স্বামীও নাই লালন পালন করবে, আত্মীয়দের মধ্যে এমন কোন পুরুষ নাই যে রুজি করে নারীটাকে লালন পালন করবে, এই নারীটা অসহায় কিনা? এইরকম অসহায় নারীকেও ইসলামের নিয়মে কোরআনের বিধানে উপার্জনের জন্য ঘর থেকে বের করার নিয়ম নাই। যে নারী জীবনযাপন উপযোগী সম্পদ নাই, যে নারীকে উপার্জন করে খাওয়াবার মতো কোন পুরুষ নাই, এই নারীকে উপার্জনে পাঠানো যাবে না। এই অসহায় নারীকে বেকার ভাতা দিয়া লালন পালন করা কোরআনের বিধান মতে সরকারের দায়িত্ব হয়। বুঝে থাকলে বলুন, কোন নারীকে বেকার ভাতা দিয়া লালন পালন করা কোরআনের বিধান মতে, কোন নারীকে বেকার ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব হয়? যে নারীর জীবনযাপন উপযোগী সম্পদ নাই, উপার্জন করে খাওয়াবার মতো কোন পুরুষ নাই, এই নারীটা অসহায়। এমন অসহায় নারীর জন্য সরকার বেকার ভাতা দিয়ে তাকে লালন পালন করবে, উপার্জনের শ্রম খাটানোর জন্য পাঠানো যাবে না। কেন? এবার আসেন কেন এর জবাবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের শরীরে শক্তি সামর্থ্য দিয়া থাকেন উপার্জনে শ্রম খাটার জন্য নয়, নিজের শরীরের রক্ত দিয়া, নিজের শরীরের ভিটামিন দিয়া, নিজের শরীরের ক্যালসিয়াম দিয়া তার গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। নারীর শরীরের তিনটা জিনিস ছুইয়া খাইয়া পেটের সন্তান পুষ্ট হয়, বুঝলামি কথা? নারীর শরীরের হঠাৎ জিনিস ছুইয়া খাইয়া পেটের সন্তান পুষ্ট হয়, এক নম্বর রক্ত, দুই নম্বর ভিটামিন, তিন নম্বর ক্যালসিয়াম। এই তিন জিনিস 10 মাস ছুইয়া খাইলে শরীর আর পিতা কাটে পিতা হন। যাদের যাদের বিবির গর্ভের থেকে একটা বাচ্চা এখনো প্রসব হয়েছে না, এরা বলতে পারবে না। যাদের গড়ে দিবি আছে, দুই একটা বাচ্চা প্রসব হয়েছে, এরা বলতে পারবে যে গর্ভের সন্তানটা এই মেয়েটার শরীরের রক্ত আর ভিটামিন আর ক্যালসিয়াম 10 মাস ক্রিয়া খাইলে পরে তার শরীরটা যে সুতা হয়ে যায়। কিন্তু বুঝি থাকলে হোকা, এরই দায়িত্ব সরকার মাটি কাটা, এরই দায়িত্ব দোকানদারি করা, এরই দায়িত্ব চাকরি করা, তাহলে এই কাজগুলি করবে কে? কেনে কেনে কেনে না না, তোমার শরীরের রক্ত সন্তানে তুইয়া খায় না, তোমার শরীরের ভিটামিন সন্তানে তুইয়া খায় না, হে পুরুষ তোমার শরীরের ক্যালসিয়াম সন্তান তুইয়া খায় না, তুমি ওটা বিকিটা করতে হয় ওই মাটি খাস্তাই গেছ। কথা বুঝলানি যে ওটা এবার বলেন, কোরআনের বিধান শুধু না চূড়ান্ত যুক্তিসম্মত ভাবে উপার্জনের শ্রম খাটা পুরুষের দায়িত্ব, উপার্জনের শ্রম খাটা পুরুষের দায়িত্ব। সুতরাং যে নারীর জীবিকা নির্বাহের উপযোগী কোন সম্পদ নাই, যে নারীকে উপার্জন করে খাওয়াবার মতো কোন পুরুষ নাই, এই নারীকেও মাটি কাটতে পাঠানো যাবে না, দোকানদারি করতে পাঠানো যাবে না, চাকরি করতে পাঠানো যাবে না, কারণ তার শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন এই কাজের জন্য নয়, ওই কাজের জন্য যেই কাজ দুনিয়ার কোন পুরুষ পারে না। তোমরা সারা দুনিয়ার পুরুষে মিলিয়া দেখাম পারো না, এখানে লাগে আল্লাহ বেটি শরীর শক্তি দিয়েছেন, বেটি রে তোমার হাম ঘটাইও না, যে তোমার কাম, যে তোমার কাম উপার্জনের শ্রম খাটা তোমার কাম, আর ওই শরীরের তিন জিনিস শুইয়া খাইয়া সন্তান সুস্থ হইত এটা হইলো বেটির ঘাম। তুমি যখন বেটির ঘাম পারো না, তোমার হাওয়া বেটি রে ভাটাই যায় পারো না। এই কারণে যে নারীর উপার্জন করার, যে নারীর জীবিকা নির্বাহের উপযোগী সম্পদ নাই, যে নারীকে উপার্জন করে খাওয়াইবার মতো পুরুষ নাই, এই নারীকেও উপার্জনে শ্রম খাটতে পাঠানো যাবে না পবিত্র কোরআনের বিধানে। এটা নারীদের প্রতি মর্যাদা, নারীর মর্যাদা অন্যরা দিল না, কোরআনে দিল, কোরআনে দিল। তাহলে এই নারী এখন খাইব কিভাবে? সম্পত্তিও নাই, রুজি খুঁজা খাওয়াইবার মতো আত্মীয় নাই, খাইতো কিভাবে? কোরআনের বিধানে হয় সরকারে খাওয়াইতো, কোরআনের বিধানে হয় সরকারে হয়। তো সরকারও যদি কোন দেশের এত বড় ইনসাফদার হয় যে এই সমস্ত অসহায় নারীদের বেকার বাধা দেয় না, এগুলো ইনসাফদার সরকার নাকি? দেখো কোন দেশে যদি এত বড় ইনসাফদার সরকার হয় এই সমস্ত অসহায় নারীদেরকে সরকার বেকার বাধা দেয় না, তখন সংকট হরল নি হরল। এই তিন নম্বর কারণ, এই বেটি গর্তা কি বাড়িয়া যে গর দিয়া কাম করলে, যে বাড়ি দিয়া কাম করলে এক মুষ্টি ভাত পাইব, এক টুকরা রুটি পাইব, একটা কাপড় পাইব, ঠিকানো দিয়া কাম করার পারমিশন আছে। এটি হল আর্থিক সংকট, এটি হল তিন নম্বর কারণ, যে কারণে কোরআন আল্লাহর বিধান নারীদেরকে বসবাসের ঘরের বাইরে যাওয়ার পারমিশন নেয়। একটা বুঝতে বুঝতে আরেকটা সৌরিলেই শুনবো নয়, আবার বলি তিন কারণে নারীদের বসবাসের ঘরের বাইরে যাওয়ার অনুমতি আছে। কত কারণে? এক নম্বর ধর্মীয় দরকারে, দুই নম্বর ব্যক্তিগত দরকারে, তিন নম্বর আর্থিক সংকট। ওহন বুঝছেন নি আর্থিক সংকটের ব্যাখ্যা? আর্থিক সংকটে পড়লেও নারী বসবাসের ঘরের বাইরে যাইতে পারে। সুতরাং প্রমাণ হইল বসবাসের ঘর নারীর বন্দিশালা নয়, বসবাসের গড় নারীর দেলখানা নয়, বসবাসের গড় নারীর কর্মস্থল। এই একটা কারণ, যে কারণে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো। এক দুই কারণে বলছেন, এক নম্বর কারণ গড় নারীর কর্মস্থল, দুই নম্বর কারণ ইত্তিজিং সমস্যার সমাধান। দুই নম্বর কারণ ইত্তিজিং সমস্যার সমাধান। এখন প্রশ্ন হইল, তিন কারণে তো নারী ঘরের বাড়ি যেতে পারবো, সিবলা ইস্ত্রিজিং সমস্যার সমাধান হবো কেমনে? না বুঝছেন না প্রশ্ন? ধর্মীয় দরকারে তো নারী বাইরে যেতে পারবো, ব্যক্তিগত দরকারে তো নারী বাড়ির বাইরে যেতে পারবো, আর্থিক সংকটে হলে তো নারী বাড়ির বাইরে যেতে পারবো, তখন ইস্ত্রিজিং সমস্যার সমাধান কিভাবে হইব? আবার আছে কিনা প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পেটের ভিতরের প্রশ্নের জবাব 1000 বছর আগে কোরআনের ভিতরে দিয়ে দিছে। পেটের ভিতরের প্রশ্ন না, এটা পেটের ভিতরের প্রশ্ন না, যে ধর্মের দরকারে যদি নারী বাড়ির বাইরে যায়, ব্যক্তিগত দরকারে যদি নারী বাড়ির বাইরে যায়, আর্থিক সংকট হইয়া যদি কোন নারী বাড়ির বাইরে যায়, তখন তো কত বখাটে বখাটে ছেলেরা ওই যৌন রোগীর আলাগাল লাগিব, তখন ইত্তিজিং সমস্যার সমাধান কিভাবে হবে? এগুলো পেটের ভিতরের প্রশ্ন, আজকে যাচ্ছে পেটের ভিতরের প্রশ্ন। আল্লাহ 1500 বছর আগে কোরআনের ভিতরে জবাব দিয়েছে। এবার শুনেন তখনকার জবাবটা কি? আল্লাহ বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন যুগের সেখেলে অসভ্য বর্বর নারীদের মতো কোন মুসলমানের নারী তিন দরকারে যদি বাড়ির বাইরে যায়, অসভ্য নারীদের মতো বেপর্দা হয়ে যাবে না। বেপর্দা হয়ে না গেলে রাস্তাঘাটেও ইত্তিজিং সমস্যা হবে না। বসবাসের ঘরে থাকলেও ইত্তিজিং সমস্যা হবে না, পর্দা করে বাইরে গেলেও সমস্যা হবে না। তিন দরকার না হওয়া পর্যন্ত বসবাসের ঘরে থাকো, তিন দরকারের কোন এক দরকারে বাইরে গেলে পর্দা রক্ষা করে বাইরে যাও, পথে ঘাটেও ইত্তিজিং সমস্যা হবে না। আর যে নারী বেপর্দা ইয়ে পথের বাইরে যায়, ঘরের বাইরে যায়, পথে ঘাটে যায়, যে নারী পর্দা রক্ষা করে নয়, বেপর্দা হয়ে যে নারী ঘরের বাইরে যায়, পথে ঘাটে যায়, আল্লাহর রাসূল বলেন সেই নারীর ঘাড়ে শয়তান সোয়ার হইয়া বয়। বলি বুড়ি কইছে না? রাসূল কইছে? আমার এক আরো চলবি না তাই আপনারা এই কথার যদি কোন দুষ থাকে এই দুষে আমার হয়তো না সকল। যে নারী বর্তা কি বেহর্দা ইয়া কত বার হয়, আল্লাহ রসুলে ফরমাইন ই নারীর গারো শয় তান সোয়ার হয়। বলি বুঝি কইছে না? রসুল কইছে তাই না? আমার এখার রসুল সকল মুসলমানের ইকতার কারণে যদি কোনো দুষে বাহায় তারপরে আল্লাহ রসুলে ফরমাইন শয়তানে আরো সোয়ার ইয়া করে কিনা, রসুলে ফরমাইন যে আনারি জেহর দাও ইয়া করতে কি রাস্তা বার হয় ইনারির গার শয়তান সর ইয়া দোকান কাম করে কখন কাম করে। এক নম্বর রাস্তার পুরুষ ফলের কুদৃষ্টি সাইড বাই সাইড আনে, রাস্তার পুরুষ ফলের কুদৃষ্টি সাইড বাই সাইড আনে। পুরুষ ফলের কুদৃষ্টি যখন রাস্তার বেহর দেবে কি ভাই যাইব তখন আর কোন ইফতিজিং হবে না, সমস্যা সৃষ্টি হল দেবে শয়তানে শুধু ঘুমাইছি শয়তানের সমস্যা সৃষ্টি করছে, শয়তানের বাঘেরও সুযোগ নাই, শয়তানের সদ্য গোষ্ঠীরও সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত বেটি বেহর দাও ইয়ে রাস্তার বাড়ি চলা কতক্ষণ পর্যন্ত শয়তানের দাদা সদ্য গোষ্ঠীর সুযোগ নাই ইফতিজিং সমস্যা সৃষ্টি করার, যখন দেখি কটা কাজ করে, এক নম্বর পুরুষ ফলের কুদৃষ্টি নারীর দিকে টানিয়া আনে, দুই নম্বর নারীর কুদৃষ্টি পুরুষের দিকে টানিয়া আনে, একটা টানিয়া আনে একটা টানিয়া দেয়, কিতাব করবেন নেগেটিভ আর পজিটিভ না আর কেন এখন বুঝি না, এর থেকে আরো পরিষ্কার কোন ইংলিশ শব্দ তাহলে বুঝতে পারো, এই নেগেটিভ পজিটিভের নাম ওই যৌন শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শরীরেও যৌন শক্তি দান করেন, নারীর শরীরেও যৌন শক্তি দান করেন, দুটা যৌন শক্তি একরকম নয়। এই কথা কেমনে বুঝাই, এই যে বাতি চলে বিদ্যুতের বাতি, বাল্বের সাথে তারের কানেকশন আছে না, একটা তার নেগেটিভ পজিটিভ এর মিলন ছাড়া কোনোদিন বাতি জ্বলে না, নেগেটিভ পজিটিভ এর মিলন ছাড়া কোনোদিন বাতি জ্বলে না, আর এই নেগেটিভ পজিটিভ বাতির মাঝে আওয়ার আগ পর্যন্ত দেখাও যায় না, আওয়ার আগ পর্যন্ত হ্যাঁ দেখার একটা সুযোগ আছে। এই নেগেটিভ আর পজিটিভ বাতির ভিতরে দুকার আগে ওই যদি দুই তারের একটার সাথে আরেকটা টাচিং হইয়া যায় তখন দেখবায় আর আতার লাগি না সাপল দুবার লাগি হইয়া নেগেটিভ পজিটিভ বাল্বের ভিতরে একত্র হইলে বাতি জ্বলে আলু হয়, বাল্বের বাইরে একত্র হইলে আগুন জ্বলে অ্যাক্সিডেন্ট হয়। তেমনি বলে নারীর যৌন শক্তি আর পুরুষের যৌন শক্তি নেগেটিভ পজিটিভ বাসের বাসর ঘরের ভিতরে একত্র হইলে সংসারে বাতি জ্বলে আলোকিত হয়, বাসর ঘরের বাইরে একত্র হইলে ইফতিজিং হয়। আজকে বলে যে মানে ইফতিজিং বুঝবো আমি আর থেকে ভাষা তো আর জানি না, ওকাশা বহল নেবে নেগেটিভ পজিটিভ বাতি ইতিহাস হতে হইলে কি তাহলে বাল্বের ভিতরে আগুন জ্বল বাতি জ্বলে আলু উপকার হয়, আর বাল্বের বাইরে যদি নেগেটিভ পজিটিভ একত্র হয় আলু হয় না আগুন জ্বলে অ্যাক্সিডেন্ট হয়। ঠিক তেমনি ভাবে নারী আর পুরুষের যৌন শক্তি নেবে নেগেটিভ পজিটিভ বাসরগড়ের ভিতরে একত্র হইলে বাতি জ্বলে আলোকিত হয়, সমাজ উজ্জ্বল হয়, আর বাসর ঘরের বাইরে যদি নারী পুরুষের যৌন শক্তি নেগেটিভ পজিটিভ একত্র হয় তখন ওই ইফতিজিং হয়। হ্যাঁ বাইরের তারের মাঝে ওই একত্র হইতে পারে না, দুটি প্যাকেট করা দাবি দাবি রাবার আর প্লাস্টিক দিয়া যদি প্যাকেট করা থাকে বাইরে একত্র ওইলে ও অ্যাক্সিডেন্ট হয় না। ভাবে তিন খানে যদি বেশি বাড়ির বাইরে যায় আর বুরকা দিয়া প্যাকেট করা থাকে ওখানে অ্যাক্সিডেন্ট হয় না। তারের গুর্খা হইল হঠাৎ আর বেশির গুর্খা হইল হঠাৎ, উদাহরণ বুঝাই চিনি দেখো। ইফতিজিং সমস্যার সমাধান কোথায়? কোরআন শরীফের সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াতে ইফতিজিং সমস্যার সমাধান সুস্পষ্ট ভাবে করে দেওয়া হয়েছে। শুরুতে বলা হয়েছে এ হস্মই হইল না, পুরুষ থাকুক বাইরে আর নারী থাকুক ঘরের ভিতরে, বসনেকে ঠিক পজিটিভ একত্র হইল না, ইফতিজিং হইল না, সমস্যাও হইল না। হ্যাঁ, যেহেতু গড় নারীর বন্দিশালা নয়, জেলখানা নয়, বসবাসের গড় যেহেতু নারীর কর্মস্থল, কর্মস্থলের বাইরে তো দরকার বসত যাওয়া যায়, ধর্মীয় দরকারে নারী বাড়ি বাইরে যাইতে পারে, ব্যক্তিগত দরকারে নারী বাড়ি বাইরে যাইতে পারে, আর আর্থিক সংকটেও নারী বাড়ির বাইরে যাইতে পারে। এই তিন দরকারে কোন দরকারে যখন নারী বাড়ির বাইরে যাবে তখন প্যাকেট করা থাকলেই আর ইফতিজিং সমস্যা হবে না। এই প্যাকেটটার নাম ওই বুরকা, এই প্যাকেটটার নাম ওই। এবার আসেন বুরকার শত্রুকে। আপনারা হয়তো জানেন উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন নবীন আলেম, নাম তার মৌলানা ইয়াসির নদীম। মৌলানা ইয়াসির নদীম বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন, গ্রন্থটার নাম গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। একটা ইংলিশ শব্দ, একটা উর্দু শব্দ আর একটা আরবি শব্দ, তিন শব্দ যে বেটায় বোঝ নাম লেখছে, গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। গ্লোবালাইজেশন ইংলিশ শব্দ, আওয়ার উর্দু শব্দ, ইসলাম আরবি শব্দ, এই তিন শব্দ দিয়ে বেটায় বইয়ের নাম লেখছে। মহামূল্যবান গ্রন্থ, এটার বাংলা অনুবাদও হয়েছে, মূল গ্রন্থ উর্দুতে লেখা, বাংলা ভাষায় তার অনুবাদও হয়েছে। যারা পড়তে চান সংগ্রহ করে, যারা উর্দু বুঝেন উর্দুটা সংগ্রহ করে পড়তে পারেন, যারা বাংলা উর্দু বুঝেন না বাংলাটা সংগ্রহ করে পড়তে পারেন। সেই গ্রন্থে তার সুযোগ্য লেখক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন, যে বক্তৃতায় বুশ বলেছে যে সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি, সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। নারীর পর্দা কোনটা? যার ওপর নাম প্যাকেট, কেন? অ্যাক্সিডেন্ট থেকে রক্ষার জন্য না, এতক্ষণ একটা তো বুঝলে গেছেন। নারীর পর্দার নাম প্যাকেট, বুর্কার নাম কেন? অ্যাক্সিডেন্ট থেকে রক্ষার জন্য। যে ব্যক্তি নেগেটিভ পজিটিভ প্যাকেট ছাড়া দেখত চায়, সে আসলে কি তা চায়? অ্যাক্সিডেন্ট চায়, শুধু কথা নাকি দেখা লাগবে? এই যে নেগেটিভ পজিটিভ এই দুই দুই তারের প্যাকেট ছাড়া, একজনের যদি হয় নেগেটিভ পজিটিভ দুই যা তার এ হচ্ছে চলো প্যাকেট না তা হোক, এই অবস্থা আমি দেখতে চাই, তাহলে হ্যাঁ আসলে কি তা চাই? অ্যাক্সিডেন্ট চাই। সুতরাং প্যাকেট পর্দামুক্ত অবস্থায় না নিজের চেহারা দেখতে চাই, এর মানে হলো ইফতিজিং চাই। সুতরাং ইফতিজিং উৎপাদন হয় হোয়াইট হাউস থেকে, আর ইফতিজিং এর শাখা পোশাখা গড়ায় আয় বাংলাদেশ পর্যন্ত। সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়িমুক্ত অবস্থা দেখতে চায় জর্জ ডব্লিউ বুশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আফুল লোহা দাড়ি লম্বা করা, এর মানে হলো রাসূল আমাকে দাড়িমুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে না দাড়ি লম্বা অবস্থায় দেখতে পছন্দ করে? কথা পরিষ্কার, আমার নবী আমাকে দাড়ি লম্বা অবস্থায় দেখতে পছন্দ করেন, আর বুশে আমার দাড়িমুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে। কথা পরিষ্কার নেই? যার মনে চাই যার পছন্দ সই ওইটাই তা অউগিয়া, যার মনে চাই নবীর পছন্দ সই মুখ বানাই চায় বানাও গিয়া, যার মনে চাই বুশের পছন্দ সই মুখ বানাই চায় বানাও গিয়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা আমান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। তবে আরেকটু কথা, আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান পুরুষেরা মুখে দাঁড়িয়ে রাখে না, বুঝের কথা শুনিয়া না, বুঝে যে এই কথা বুঝে জানে বলেন। আমাদের সমাজের অধিকাংশ মুসলমান মুখে দাঁড়িয়ে রাখে না, বুঝের কথা না, সমাজের কথায়, সমাজের কথায়, সমাজের কথায় যে সমস্ত মুসলমান পুরুষেরা মুখে দাঁড়িয়ে রাখে না, আমরা বিশ্বাস করি যেদিন নবীর মহব্বত অন্তরে ঢুকবে, যেদিন নবীর সাফাতের আকাঙ্ক্ষা অন্তরে ঢুকবে, যেদিন নবীর হাউদে কাউসারের পানি বাতা অন্তরে ঢুকবে, সেদিন নিজের মনের আগ্রহেই দাঁড়িয়ে লম্বা করবে। কাজে এদের ব্যাপারে শুধু আমরা দোয়া করি, আল্লাহ তাআলা সুমতি দাও, নিজের নবীর পছন্দ সই হওয়ার তৌফিক দাও। আমিন। এরার তেমন একটা দুঃখাদা না, এরার এরার এরার এইটার পিছনে মূল দায়ী বুস না, এদের দাঁড়ি না রাখার মূলে মূল দায়ী লোক সমাজের অবস্থা, এরা এর বেশি দায়ী করা যায়। কিন্তু মুখে লম্বা দাড়ি দেখলেই যারা করে সন্ত্রাসী, এরা নিঃসন্দেহে বুসের দালাল। বাতি দাড়িওয়ালা ফজল হইল, এখন দাড়িহীনরা ফজল হইল, দুই দল, একদল কুমো আছে বুসে কিতাব হয় আওতা জানে না, নিজের নদী আর কিতাব হয়েছিল আওতা জানে না, গুমো আছে আশা করি একদিন গুম বাঙ্গো, এর বেশি দুটা যায় না, তারা বেশি কে বেশি হওয়া যায় গুমো আছে বুধ ভাই না, বুঝে কিতাব হয়েছে আওতা জানে না, নিজের নদী আর কিতাব হয়েছিল আওতা জানে না, গুমো গুম বাঙলে ওই। কিন্তু মুখে লম্বা দাড়ি আর মাথায় টুপি দেখলেই আর মেয়ে লোকের গায়ে বুরখা দেখলেই যারা কয় সন্ত্রাসী, ওকা লম্বা দাড়ি আর পুরুষের মুখের লম্বা দাড়ি আর মেয়ে লোকের বুরখা দেখতে চায় না কে? সুতরাং লম্বা দাড়িওয়ালা দেখলে আর পুরুষ দেখলে আর বুরখাওয়ালা নারী দেখলেই যারা কয় সন্ত্রাসী, এরা নিঃসন্দেহে বুধের দালাল। এখন আগে দেখছিলাম নারী পুরুষ সমান অধিকারের স্লোগান, এটা কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, ওই বুসের দালাল রার মুখ দিয়া ইহতা বার হয়, বুসের দালাল রার মুখ দিয়ে ইহতা বার হয়, এখানে আসল ঘটনা কিটা, এখন আসল ঘটনা বলুকা, সমান অধিকারের স্লোগান যে আমাদের সমাজে চলছে সেই স্লোগানের অপ্রত্যাশিত ফসল ইফতিজিং, সমান নারী পুরুষ সমান অধিকার স্লোগানের অপ্রত্যাশিত ফসল কি? এই স্লোগান আসলো কোথেকে, কেন আসলো, কিভাবে আসলো? নিশ্চয়ই এই সমাজের সমস্ত মুসলমানদের এখনই জানা দরকার, এখনই বোঝা দরকার। আপনারা বর্তমান দুনিয়ার যে কোনো ইহুদি খ্রিস্টানের দেশ অনুসন্ধান করে দেখুন, আমি আমার এই দুই চোখে কয়েকটা দেশ দেখেছি, আপনারাও দেখুন, দেখবেন বর্তমান দুনিয়ার প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানের দেশে যে কোনো সন্তান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইতে গেলে, যে কোনো শিল্প প্রতিষ্ঠানে চাকুরি করতে গেলে, নাম রেজিস্ট্রেশনের সময় সন্তানের বাবার নামে নাম রেজিস্ট্রেশন হয় না, নাম রেজিস্ট্রেশন হয় মায়ের নামে। কিখান জানান আপনারা, ইহুদি খ্রিস্টানদের দেশের নাগরিকদের নাম রেজিস্ট্রেশন বাপের নামে হয় না মায়ের নামে হয়, কারণ কারণ হইল এ যে ভর্তি হইতে গেছে, হে হে বাপ তিনব দূরের কথা, এর বাপ কোনটা আইতে হের মায়েরও জানে না, এই হইল মূল কারণ। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সন্তানের বাপ কোনটা, সন্তানে না জানতে পারে মায়ে জানে না কি জানে, প্রশ্ন জাগতে পারে না, এবার শুনুন মায়ে জানে না কি পারে, এর মাটা এ গর্বে যাওয়ার আগে বিয়া পাবি না আনা বিয়ায় এক রাখাইছে হোটেল এক বেটার সাথে, এটা কোনো দোষের ব্যাপার না, তারা দেশ দেখুন জানো কুটিয়া, এর মাথায় বিয়ার আগে এক রাত কাটাইছে হোটেল এক বেটার সাথে, আর এক রাত কাটাইছে পার্কও আরেক বেটার সাথে, আর এক রাত কাটাইছে ক্লাবও আরেক বেটার সাথে, আর এক রাত কাটাইছে সমুদ্র সৈকত আরেক বেটার সাথে, বিলাখান ওই চলছে কোন বেটার সাথে দেখার কারণে সন্তান ফেটওয়াইছিস তাই নিজে জানে না। এই হইল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা, এই হইল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা, যে কারণে কোন তাদের দেশের কোন সন্তানের নাম রেজিস্ট্রেশন বাবার নামে হয় না। এবার বলুন কেন? বুঝলানি না বুঝলানা? বাকি কথা হওয়ার আগে এখন কথা জিগাই লাইতাম বল, মাফ করুন জানো, আমি বাসা টুকে হয় না ছিলাম বুঝলাম তারা সহজে বুঝি লাইতা, একবার বাসার যদি কোনো ভুল ত্রুটি বিচ্ছুতি হয় মাফ করুন জানো, মূল বিষয়টা আমি বুঝুন দেবুন জানো। বলুই বাজার টাউনের রাস্তায় রাস্তায় কুকুর কুকুরি ঘোরাফেরা করে, এদের মধ্যে আবার বাচ্চাও, আবার বাচ্চা হইলে ঘরে অনেকে বাচ্চা ফালতো হলে নেওয়ার সময় সিঙ্গা নেয় কোন কুত্তার ঘরে না শুধু কোন কুত্তির ঘরে, কোনটা সিঙ্গা নেয়? কুত্তার ঘরে সিঙ্গা নেয় না কুত্তির ঘরে সিঙ্গা নেয়? তাইলে খোকা বাচ্চার পরিচয় বাপের নামে না ওইয়া মার নামে হওয়া, মানুষের বাচ্চা না কুত্তির বাচ্চা? তারার দেশ মানুষের মতো বাচ্চা জন্ম হয় না, তারার দেশ কুত্তির বাচ্চার মতো বাচ্চা জন্ম হয়। এটা কোন জিনিসের ফসল, কোন কারণে? না না, একমাত্র কারণ তারা নারী পুরুষ সমান অধিকারের সুনাম দিয়া নারীর আরে দেবন্দা হইয়া গড়তে কি বার ঘটল সর্বপ্রথম আজ থেকে দুই শত বছর আগে, আজ থেকে দুই শত বছর আগে ইহুদি দুইশো বছর আগের অবস্থা অন্যরকম ছিল। দুইশো বছর আগের অবস্থা ইহুদি খ্রিস্টানেরা তারা নারী দ্বারে গরু ছাগলের মতো গৃহ, আমরা দেশের গৃহস্থে যেমন গরু ছাগল বাড়ির তুইয়া কোনো বাই গেলে হয়তো বাইন্ডা তুইয়া যায় না যে দরজার তালা দিয়া তুইয়া যায়, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের দেশে আজ থেকে দুই শত বছর আগে এরা এদের স্ত্রীদেরকে বাড়িতে রেখে কোথাও গেলে ওইলে বাইন্ডা তুইয়া যেত না, এলে বড় তালা দিয়া তুইয়া যেত। ওই অবস্থাটা কি দুইশো বছরের ভিত্তিতে বর্তমান অবস্থা পৌঁছিছে? তাদের এই আকাশ পাতাল পরিবর্তন কতদিনে হয়েছে? দুইশো বছর। দুইশো বছর আগে ইউরোপিয়ান ইতিহাস খুঁজে দেখুন যেন তারা নারীর অবস্থা কি তাছি, আর আজকুর অবস্থা যা চাইয়া দেখুন যেন অবস্থা কি তা। জিনিসটা বোঝার লাগে একটা সহজ উদাহরণ দিই, কোন কুত্তার লেজ দেখছো নিজে আপনারা লাঠির মতো, লাঠির মতো না রিঙ্গের মতো, রিঙ্গের মতো। এই অবস্থায় এই রিঙ্গের মতো লেয়ার গলা একটা কুত্তার উপরে আরেকটা শক্তিশালী কুত্তা যদি আইয়া ঝাঁপাইয়া পড়ে তখন এমনে তাকে না হেমনে যায়, হেমনে যে হোক কিন্তু শোনা উল্টা হয়ে যায়, আগে আসিল এমনে দিয়ে রেখা পরের হেমনে দিয়ে রেখা, কোনো সময় সেটা হয় না। এই কুত্তার লেজ যেমন ভাবে সুদিনেও সুদা হয় না দুর্দিনেও সুদা হয় না, ওই কথাও ওই দুইশো বছর আগেও ছিল এমনে দেখা, দুইশো বছর পরে হয়েছে এমনে দেখা। সুতরাং ইতার অবস্থায় আর কুত্তার লেজের অবস্থায় এরকম। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান নারীদের ঘরে মানুষের মতো সন্তান জন্ম হয় না, জীব জানোয়ার হাইওয়ান পশুর মতো সন্তান জন্ম হয়। কোন জিনিসের ফসল? ওই দুইশো বছর আগে নারী পুরুষ সমান অধিকার স্লোগান দিয়া এরানে গড়তে কি বার করছি কতদিন আগে? আর দুইশো বছরে ওই নেগেটিভ পজিটিভ একত্র চলতে চলতে কুত্তার বাচ্চার মতো হয়ে যায় আইছে। দুইশো বছর আগে তারারও নেগেটিভ পজিটিভ পেকিং থাকত, কথা বুঝলাম নিশা বহন। দুইশো বছর আগে ইহুদি খ্রিস্টানের দেশেও নারী পুরুষের যৌন শক্তি নেগেটিভ পজিটিভ কেমন থাকত? চেকিং থাকত। এই প্যাকেটটা কি বার করছে দুইশো বছর হয়, আর প্যাকেটটা কি বার করার ফসল? মানুষের ঘর পুত্রির মতো বাচ্চা জন্ম হয়। বলেন এটার নাম সভ্যতা? সভ্যতা অসভ্যতা? কিন্তু মুসলমানের সমাজ হয় এখনো এই রকমের, এই হারে ইহুদি খ্রিস্টানদের দেশে যে হারে হারাম দাদা জন্ম হয় মুসলমানের সমাজে এখনো সেই হারে হারাম দাদা জন্ম হয় না। এর কারণ কিটা? এর কারণ হইল একটা, মুসলমান যত বড় অশিক্ষিত হোক, যত বড় গুয়ার হোক, যত বড় মূর্খ হোক, যত বড় গন্ড মূর্খ হোক, ইমান যেহেতু অন্তরে আছে এই জন্য সে বিশ্বাস করে বিয়া করা সন্তান জন্ম দেওয়া হারাম। তাই স্কুলের ছাত্র হোক শিক্ষক হোক, তাই কলেজের ছাত্র হোক শিক্ষক হোক, তাই বার্ষিকীর ছাত্র হোক শিক্ষক হোক, আলিমুল আমাদের মুখ থেকে শুনিয়া হইলেও কোরআনের এতটুকু আলু এখনো তাদের অন্তরে জ্বলে, কোরআনের এতটুকু আলু এখনো তাদের অন্তরে জ্বলে। কতটুকু আলু? যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই এতটুকু মানে যদিও পদ্মাতিক ভাবে মানে না, কিন্তু সামান্য হানুলছে ওই ইহান্তের ফসল। এখন পর্যন্ত মুসলমান সমাজে এই হারে হারামজাদা জন্ম হয় না যে হারে ইহুদি খ্রিস্টানদের দেশে হারামজাদা জন্ম হয়। তারা চিন্তা করে দেখলো আমরা হইলাম পৃথিবীর সবচেয়ে বর্বরতম অসভ্যতম জাতি, মুসলমানেরা আমরার মতো অসভ্য হইল না খেয়ে টুকাইয়া বার করছে। নেগেটিভ পজিটিভ পর্দার তাহার কারণ, নেগেটিভ পজিটিভ যতদিন পর্যন্ত পর্দার থাকবো ততদিন পর্যন্ত মুসলমানের গর পশুর মতো বাচ্চা জন্ম হবে না। সুতরাং এরারে যদি আমরা সুজা বাসায় হই যে আমরা যেমন ভাবে কিনাম সমান অধিকারের স্লোগান দিয়া আমরা অসভ্য হইছি, তোমরাও সমান সমান হইয়া অসভ্য বানাইতাম, তাই যে কোন মুসলমানের ঠেঙ্গেও তার কথা হইত না। এই কারণে মুসলমানরা ইলাকে আসল কথা পায় না, হয় নারী পুরুষ সমান অধিকার। এখান যদি কোন রকম মানাই দিতে পারে, মুসলমানদেরকে যদি একটা কথা এই স্লোগানটা যদি মানাইয়া দিতে পারে যে নারী পুরুষে কোনো ব্যবধান নাই, এই কথাটা যদি মানাইতে পারে, আজকে যদি আপনারা মান্য নেন, সবাই যদি মান্য নেন যে নারী পুরুষে কোনো ব্যবধান নাই, কালকেই বলবে নারী পুরুষে যদি কোনো ব্যবধান না থাকে, সেটা পুরুষ যেমন পথে কাটে চলতে বুরকা লাগে না, নারী কেন পথে কাটে চলতে বুরকা লাগবে? পুরুষ যেমন একা একা হোটেলে থাকতে পারে, নারী কেন থাকতে পারবে না? পুরুষ যেমন একা একা সমুদ্র সৈকতে থাকতে পারে, নারী কেন পারবে না? পুরুষ যেমন একা একা ক্লাবে থাকতে পারে, নারী কেন পারবে না? পুরুষ যেমন একা একা পার্কে থাকতে পারে, নারী কেন পারবে না? কালকেই সেই স্লোগান দেবে। আজকে যদি আপনারা নারী পুরুষ সমান স্লোগানটা মেনে নেন, আজকে এটা মানাইয়া কালকে ওই জামা নাই তো মানাইয়া, আজকে তারা যেই রকমের অসভ্য আগামীকাল আপনাদেরকে ওই রকমের অসভ্য বানাইতো। এই কারণে একদল মির্জাফরের মতো মুসলমানের মস্তিষ্ক ওয়াশ করিয়া এদের মুখ দিয়া মুসলমান সমাজে প্রচার করাচ্ছে নারী পুরুষ সমান অধিকার। এই প্রসঙ্গে অতি সংক্ষিপ্ত ভাবে একটা আয়াত এবং আয়াতের মর্মটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জাল্লা। জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর স্বেচ্ছায় জিনা করে থাকে এবং আদালতে প্রমাণ হয়, কটা শর্ত? তিনটা শর্ত। নারী পুরুষ যদি অবিবাহিত হয় আর নিজের ইচ্ছায় যদি জিনা করে আর আদালত যদি সেটা সাব্যস্ত হয়, কটা শর্ত? তখন আল্লাহ বলেন সরকারের দায়িত্ব জিনাকারিনী নারীকেও একশত বেত্রাঘাত করা, জিনাকার পুরুষকেও একশত বেত্রাঘাত করা। আল্লাহ বলেছেন জিনাকারদেরকে একশত করে বেত্রাঘাত করো। আরে বলেছেন সরকারকে, এটা কোনো মৌলবীর দায়িত্ব নয়, এটা কোনো মুফতির দায়িত্ব নয়, আলেম সমাজের দায়িত্ব নয়, পাবলিকের দায়িত্ব নয়, একমাত্র সরকারের দায়িত্ব। যদি কোন সরকার নিজের দেশের জিনা ব্যভিচার বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করে না, তাহলে তার দেশ যত জিনাকারে যতটা জিনা করবো সকল জিনাকারে যে পরিমাণ সাজা আল্লাহর কাছে ভাইব, সকল জিনার সুযোগ যে সরকারের কাছ থেকে ভাইছে, একা সরকারকে কাল হাসরে ওই পরিমাণ শাস্তি বহন করতে হবে। সুতরাং গদিটা দিল্লির লাড্ডু না, গিল্লা লাইলি খালি মিঠা না, সিটাও আছে। অনেক যে কথাটা বলতে সত্যি কেন হল, আল্লাহ বলেন জিনাকারিনী নারীকেও একশত বেত লাগাও, কে লাগাইবে? জিনাকার পুরুষকেও একশত বেত লাগাও। কিন্তু মুফাসসিরিনে কেরাম লেখেন যেখানে নারী আর পুরুষ স্ত্রীলিঙ্গবোধক পুরুষ লিঙ্গবোধক শব্দ আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সবখানেই দেখা যায় পুরুষ লিঙ্গবোধক শব্দটা আগে আর স্ত্রীলিঙ্গবোধক শব্দটা পরে। এই যে আয়াত ছিল অতি অত লম্বা, তত্ত্বগুলি শব্দ আপনার কাছে আগে ঘুরে শুনাইছি, সবখানেই পুরুষ লিঙ্গবোধক শব্দটা আগে আর স্ত্রীলিঙ্গবোধক শব্দটা পরে, পুরুষলিঙ্গবোধক শব্দটা আগে স্ত্রীলিঙ্গবোধক শব্দটা পরে। কিন্তু জিনার বিচারের বেলায় আল্লাহ বলেন জানিয়াতু ওয়াজানি, জিনাকারিনী নারীরেও একশো বেত লাগাও, জিনাকার পুরুষকেও একশো বেত লাগাও। প্রশ্ন হইল স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গবোধক শব্দ পাশাপাশি কোরআনে যেখানেই ব্যবহার হয় পুরুষলিঙ্গবোধক শব্দ আগে ব্যবহৃত হয়, স্ত্রীলিঙ্গবোধক শব্দ পরে ব্যবহৃত হয়। জিনার বিচারের বেলায় স্ত্রীলিঙ্গবোধক শব্দটা আগে কেন আর পুরুষ লিঙ্গবোধক শব্দটা পরে কেন, এগুলি কোরআনের রহস্য, এগুলি বোঝা দরকার। কোরআনের রহস্য না বুঝলে কোরআনের অনেক ক্ষেত্রেই কোরআনের মর্ম বোঝার থেকে বঞ্চিত থাকতে হবে। মুফাসসিরিন কেরাম লেখেন জিনার বিচারের বেলায় নারীর কথাটা আগে বলার কারণ হইল যতক্ষণ পর্যন্ত নারী বেপর্দা হইয়া পুরুষের সামনে যায় না ততক্ষণ পর্যন্ত পুরুষ ইত্তিজিঙ্গের সুযোগ পায় না। তখন কিতা হইল, কিতা হইল ইত্তিজিং সমস্যা সৃষ্টি করে তারা বেপর্দা নারীরা, ইত্তিজিং সমস্যা সৃষ্টি করে তারা বেপর্দা। এই কথা বুঝানির লাগি, এই কথা বুঝানির লাগি জিনার বিচারের বেলায় আল্লাহ পুরুষ লিঙ্গবোধক শব্দ আগে ব্যবহার করেননি, স্ত্রীলিঙ্গবোধক শব্দটা আগে ব্যবহার করেছেন। ততক্ষণ পর্যন্ত নারী বেপর্দা হইয়া পথে ঘাটে যায় না, ততক্ষণ পর্যন্ত কোন বখাটে ফেলে ইত্তিজিঙ্গের সুযোগ পায় না। আর ইত্তিজিঙ্গের সুযোগ পাইলে যদি তুমি যদি ইত্তিজিঙ্গের সুযোগ দিয়া দাও তাইলে যতক্ষণ পর্যন্ত তারা তোমার মান সম্ভ্রম সম্পূর্ণ লুচিয়া নিবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে দেহাই দেবে না। এই তথ্যটা বুঝানির জন্য জিনার বিচারের বেলায় আল্লাহ নারীর নাম আগে বলেছেন আর পুরুষের নাম পরে বলেছেন। এই বিষয়টারই আমি খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। কালকে একটু ইঙ্গিত দিয়েছিলাম, একবার ভাই গৃহস্থি করে বাজার থেকে খুব টিকি নিয়ে আনছে, বাংলা ভাষায় এখন শুকনা মাছ, আবার অনেকে শুকনা মাছ করে অনেক গ্রামের মানুষ বুঝে আবার শুকনা মাছ আবার কিনা কইছি যখন যে হঠাৎ লাহান হয়ে যাওয়া বলে বুঝলে এই লাহান হয়ে যাবো ভালো রেটি পন্ডিতি দেখা নিয়ে ধরলাম ভাই তাই গৃহস্থী করে বাজার থেকে হুকটি কিনে আনছে আর বিড়ালে টুকটি খাইতে বেশি পছন্দ করে না আপনারা বিড়ালে রসগোল্লা খাইতে বেশি পছন্দ হুকটি খাইতে বেশি রাত্রে বিড়াল ইঁদুরের সন্ধানে ধানের গুলার নিচে ওস্তেতে বসা থাকে, মেকুর রাইকু উগার তলে উন্দুর দরবার লাগি খাদ্য যাবি চাকরি কারণ উন্দুর দান খাওয়ার লাগি দানের গুলার যায় রাইট, দানের লুবে উন্দুর যায় আর উন্দুরের লুবে মেকুর যায়। কথা বুঝলানি দেব না তাহলে বুঝে থাকলে খোকা রাত্রিবেলা ইঁদুর দ্বারার সন্ধানে বিড়াল কোথায় যায় দানের গুলার নিচে, দানের গুলারে দানের গুলার নিচে বাংলায় কয় দানের গুলার নিচে আমাদের এলাকার আঞ্চলিক ভাষা করে উগার তলে, আপনারা এলাকার চিতা করবেন উগার তো উগার তল বিড়াল উন্দুর লাগে রাত্রে বেশিরভাগ সময় থাকায় উগার তলে বিড়াল তো উগার তলে উন্দুর জল আল্লাহ দিয়ে হাফ দুটা বাদ বেটাই হুক্তি কিনে নিয়ে অলাইন অকনাইন তৈছে উগার তলে, বিড়াল উগার তলে হুক্তিও তৈছে উগার তলে বেটার বউ এখন এটা কিনা করতো এটা কিনা করতো বলে কিতা করছি বলে উগার তলে হুক দিতে ওখানে বলতে কি দিছে বলে দেখুন আমি বিলাই দেবই থাকছে খাই যাইব না কিতা করছ বিলাই খাই যাবো এ আমার আমি জানি করবো বিলাই বাদে ও হুক খাইত খাওয়ার করতো না বলে কিতা এই বিলাই হুন এই বিলাই শুন একটা শক্তি খাইলে তরফিত লাগাইব দশ বেত, দুইটা শক্তি খাইলে লাগাইব বিশ বেত, তিনটা খাইলে ত্রিশ বেত, চারটা খাইলে চল্লিশ বেত, পাঁচটা খাইলে পঞ্চাশ বেত, দশটা খাইলে একশো বেত, একশোটা খাইলে হাজার বেত আইন জারি করিয়া নাক দেখাই যাবো ঘুম থেকে উঠে দেখব দশ বেতের দরে মেকুরে ঢুকি একটা উঠেছে না বিড়ালের নাকের ডগার সামনে শক্তিগুলি সরাইয়া দিয়া দশ বেতের আইন করলে যেমন ভাবে বিড়ালের ঠেঙ্গেও শুনবে না, ঠিক তেমনি ভাবে ইফতিদারদের সামনে নারীদেরকে উদাম খুঁজা সেগা দিয়া ইফতিজিংয়ের বিরুদ্ধে আইন জারি করলে এই দুই টেঙ্গিয়া বিড়ালের ঠেঙ্গেও আইন শুনবে না। সুতরাং ইফতিজিং সমস্যার সমাধান নারীর পর্দা, ইফতিজিং সমস্যার সমাধান নারীর পর্দা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আমাদের মা বোনের ইজ্জত রক্ষার সাথে ইফতিদারদের অত্যাচার থেকে তাদেরকে হেফাজত করার সাথে ইসলামের পবিত্র বিধান পর্দা পালনের সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।